السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকে আমরা আলোচনা করব, যে আলোচনা আমরা আগে করছিলাম খাওয়ারেজ নিয়ে। খারেজি কারা আমরা জেনেছি, যারা রাষ্ট্রদ্রোহী, যারা রাষ্ট্রদ্রোহী রাষ্ট্রদ্রোহিতা করে তারা হচ্ছে খারেজি। রাষ্ট্র মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রনেতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে অস্ত্র ধারণ করে তারা হচ্ছে খারেজি। তাহলে যদি আমার রাষ্ট্র অমুসলিম হয় তাহলে, বা আমার রাষ্ট্রে যদি মানে ইসলামী শাসন না থাকে তাহলে তার জন্য কি কখনোই অস্ত্র ধারণ করা যাবে না? এ কথা অনেকে প্রশ্ন করেন এবং এ প্রশ্নের উত্তর না নিয়েই অনেকে আগে থেকেই অস্ত্র ধরে ফেলেন। এবং অনেকেই দেখেছেন আইন নিজের হাতে নিয়ে তারা নিজেরাই শাস্তির বিধান দিয়ে থাকেন। সুতরাং একথা আমাদের জানা দরকার যে শরীয়তের আসলে নিয়ম নীতি কি এ ব্যাপারে। আমি আগেই বলেছি যে আমি কিন্তু কোন নির্দিষ্ট দেশ হিসাবে বলছি না, আমি আমভাবে মুসলিম নেতার বিরুদ্ধে কখন আপনি অস্ত্র ধারণ করবেন সে কথা বলছি। আমি কোন নির্দিষ্ট দেশ হিসাবে বলছি না, আপনি নিজের জন্য নিজের দেশের জন্য এ কথা ফিট করবেন না। তার কারণ এগুলো নিজস্ব নিজের দেশের আলেম ওলামাদের সঙ্গে পরামর্শ করে আপনাকে তার ফয়সালা নিতে হবে। কিন্তু আমি এই কথাটা বলছি, যেগুলো বলছি যে শর্তগুলো আছে সেগুলো হচ্ছে আমভাবে কখন আপনি মুসলিম রাষ্ট্র নেতার বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে পারেন, এর ব্যাপারে বহু শর্ত আছে। প্রথম শর্ত হল আপনার রাষ্ট্র নেতা কাফের হবে, এবং সেটা স্পষ্টভাবে সে যে কাফের তা প্রমাণিত হবে। সে ফাসেক বা পাপাচারী বা ফাজের এরকম হলে হবে না, কারণ ফাসেক ফাজের প্রায় লোকই, কার না পাপ আছে বলুন। এবার হয়তো সে একটু বেশি পাপ করে, তাহলে সেই ফাসেক ফাজের হলে পরে তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করা যাবে না। বরং যদি পরিষ্কারভাবে সে কাফের হয় এবং প্রমাণিত হয় দূর থেকেই সে এই করে অতএব কাফের, এ বলে কি হবে না? কাফের প্রমাণিত করে যদি প্রমাণ হয় ওলামাদের কাছে তাহলে পরে আপনি তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে পারেন, তাও না, তাও শর্ত আছে বলছি। নম্বর দুই, আপনি যে কুফরি দেখলেন রাষ্ট্র নেতার কাছে সেই কুফরিটা স্পষ্ট হতে হবে। কোন অস্পষ্ট কুফরি আপনি আন্দাজে অনুমানে বললেন যে সে এই করে অতএব সে এই। আমি একটা উদাহরণ দিই, যে বেনামাজি সে কাফের, আপনারা জানেন এটা স্পষ্ট না অস্পষ্ট? না, আমি নির্দিষ্ট করেই বলছি শাহ আলম বেনামাজি অতএব সে কাফের, এটা কি স্পষ্ট না অস্পষ্ট? আপনি যদি বলেন যে হাদিসে পরিষ্কার আছে যে নামাজ ত্যাগ করে সে কাফের, এটা তো স্পষ্ট। কিন্তু অন্য হাদিসে তো আছে যে নামাজ ত্যাগ করলে কাফের হয় না, তাহলে এটা কি স্পষ্ট হলো না অস্পষ্ট হলো? অস্পষ্ট হয়ে গেল। যে বিষয়ে মতভেদ আছে যে এই কাজটা করলে কাফের হবে না হবে না, তাহলে সে বিষয়টা স্পষ্ট নয়। যে ব্যক্তি কোরআনে আছে মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন কাফিরুন জালিমুন, ঠিক আছে কাফিরুন কাফের হয়, কিন্তু এই কাফের মানে কি বড় কাফের না ছোট কাফেরও আছে? যেমন মুসলমানদের সঙ্গে লড়াই ঝগড়া করা কুফরি বলা হয়েছে, গালাগালি করা হচ্ছে ফাসেক, কি লড়াই ঝগড়া করা, লড়াই করা কুফরি। এই কুফরি মানে কি? কুফরুন দুনা কুফর, ছোট কুফরি বড় কুফরি দুটো আছে, ছোট নিফাক বড় নিফাক দুটো আছে। তাহলে এটা স্পষ্ট নয় যে আপনার কোন কুফরি। তো সেই ক্ষেত্রে আপনি যা কাফের বলবেন সেই কাফের হওয়াটা একদম স্পষ্ট হতে হবে, তাতে যেন কোন প্রকারের অস্বচ্ছতা অস্পষ্টতা না থাকে। সে ব্যাপারে আপনার এমন দলিল হতে হবে যেটা স্পষ্ট, এবং সে দলিলে কোন রকম ইখতিলাফ থাকলে হবে না, বা সে মশলাতে কোন রকম ওলামাদের মতভেদ থাকলে হবে না। কিন্তু যদি তাতে সন্দেহ থাকে তাহলে ওই সন্দেহকে ভিত্তি করে আপনি কোন রাষ্ট্র নেতাকে কাফের গণ্য করে তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে পারেন না। দেখছেন শর্ত কত শক্ত। নম্বর তিন শর্ত, এই কুফরি যে বলছেন আপনি, এই কুফরির দলিল স্পষ্ট হতে হবে কিতাব অথবা সহিহ হাদিস থেকে, আর তা যদি স্পষ্ট দলিল না হয় তাহলে পরে, তার মানে প্রথম শর্ত কি বললাম, যে আপনি যার বিরুদ্ধে বের হবেন সে তাকে কাফের হতে হবে, তার কুফরি তা স্পষ্ট হতে হবে, আর এই কুফরির দলিলটাও স্পষ্ট হতে হবে। তিনটে শর্ত মনে থাকবে, কুফরির দলিলটাও স্পষ্ট হতে হবে। এ ব্যাপারে হাদিস শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বলেছেন। উবাদা ইবনে সামিত থেকে বর্ণিত, তিনি বলছেন, বায়ানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামি ওয়া তাআতি ফিল উসরি ওয়াল ইউসরি ওয়াল মানশাতি ওয়াল মাকরাহ ওয়া আলা আসরাতিনা আলাইনা ওয়া আলা আল্লা নুনাযি' আল আমরা আহলাহু ইল্লা আন তারাউ কুফরান বাওয়াহান ইনদাকুম মিনাল্লাহি তাআলা ফীহি বুরহান। উবাদা ইবনে সামিত বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হাতে বায়াত করলেন, বায়াত কার হাতে হবে, কোন পীরের হাতে না আর কোন আমিরের হাতে না, বরং কার, রাষ্ট্র নেতার হাতে বায়াত। ঠিক আছে, রাষ্ট্র নেতার হাতে বায়াত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বায়াত নিয়েছেন কিসের জন্য, যে আমরা শুনব এবং মানব। কার কথা মানব, শুনব মানব, রাষ্ট্র নেতার কথা শুনব এবং মানব। আর কোরআন থেকে দলিল আছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আমাদের সুখে দুঃখে, আমাদেরকে, আমাদের প্রতি জুলুম করলে, আমাদের প্রতি ন্যায় করলে অথবা অন্যায় করলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে শুনতে হবে এবং মানতে হবে। আর আমরা যেন নেতার, ওই নেতার গদির লোভ না করি, তার মানে সে রাষ্ট্র নেতা, সে কেন হবে রাজা, আমি রাজা হব বা আমরা রাজা হব, অমুক বংশের রাজা হয়েছে, আমরা আমাদের বংশের রাজা আনব, এইভাবে যেন আমরা, একজন রাজা আছে, সেই রাজাকে মানে তার গদি উল্টে দিয়ে আমি রাজা হব বা আমাদেরকেও রাজা হবে এটা যেন না করি। হ্যাঁ, তখন চলবে যখন হাত্তা তারাও কুফরান বাওয়াহান ইল্লা আন তারাও কুফরান বাওয়াহান, যদি তোমরা দেখো স্পষ্ট কুফরি, ইনদাকু মিনাল্লাহ তাআলা ফীহি বুরহান, যার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে অকাট্য দলিল আছে। দলিল এটা হচ্ছে বুরহান, বুরহান মানে অকাট্য দলিল, যে দলিল দিয়ে তোমরা বুঝতে পারছ যে আমাদের নেতা হচ্ছে কাফের। উম্মুল মুমিনিন উম্মে সালামা হিন্দ বিনতে আবি উমাইয়া বলছেন, হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি বলে তার নাম হচ্ছে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু থেকে বর্ণনা করছেন, ইন্নাহু ইস্তা আমালু আলাইকুম উমারা ফাতারিফুনা ওয়া তুনকিরুন, তোমাদের উপরে নেতা হবে, তোমাদের নেতা নির্বাচিত হবে, যাদের কাছে তোমরা কিছু কাজ ভালোই জানবে, ঠিকই চলছে শরীয়ত অনুযায়ী বটে বা শরীয়ত সম্মত বটে, আর কিছু কাজ দেখবে যেটা আপত্তিকর, আপত্তিজনক, তার মানে সেটা ঠিক না, সে কাজ করা উচিত না, এমন দেখবে। ফামানকারিহা ফাকাদ বারিআ, সুতরাং যে আমিরের এই কাজ, নেতার এই কাজ দেখে মানে ঘৃণা করবে সে বেঁচে যাবে। আর ওমান আনকারা ফাকাদ সালিমা, আর যে ব্যক্তি মানে আপত্তি করবে সে বেঁচে নিরাপত্তা পাবে। ওয়ালা কিনমান রাজিয়া ওয়া তাবা, হ্যাঁ, যে রাজি হবে, সন্তুষ্ট হবে যে হ্যাঁ হ্যাঁ ঠিক হচ্ছে চলো, হ্যাঁ, কিংবা তার অনুসরণ করবে সেই পাপ কাজে, তাহলেই মুশকিল। কালু ইয়া রাসূলুল্লাহ আলা নুকাতিলহুম, সাহাবারা বললেন, রাসূলুল্লাহ আমরা কি তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করব না, কিতাল করব না, লড়াই করব না, যুদ্ধ করব না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, অস্ত্র ধরা যাবে না, কিতাল করা যাবে না, মা আকামু ফীকুমুসসালাহ, যতক্ষণ নামাজ পড়ার সুযোগ দেয়, যতক্ষণ তোমাদেরকে, তোমাদের মাঝে নামাজ কায়েম করে, জুমা আর কায়েম করছে, ঈদ কায়েম করছে, পাঁচ ওয়াক্তের নামাজ পড়তে কোনো সমস্যা নেই, ততক্ষণ পর্যন্ত তোমরা অস্ত্র ধারণ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খিয়ারু আইমাতিকুম আল্লাযিনা তুহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুনাকুম, তোমাদের শ্রেষ্ঠ নেতা হলো তারা যাদেরকে তোমরা ভালোবাসো এবং যারা তোমাদেরকে ভালো আছে। ওয়া তুসাল্লুনা আলাইহিম ওয়া ইউসাল্লুনা আলাইকুম, যারা তোমাদের জন্য দোয়া করে অথবা জানাজা পড়ে তোমাদের, আর যাদের জন্য তোমরা দোয়া করো অথবা যাদের তোমরা যাদের জানাজা পড়ো। ওয়া শিরারু আইম্মাতিকুম, তার মানে পছন্দ, আপনি কার জানাজা পড়বেন, যাকে পছন্দ করেন, কার জন্য দোয়া করবেন, যাকে আপনি পছন্দ করেন। যদি আপনি কাউকে ঘৃণা করেন তার জন্য আপনি দোয়া করবেন না তার জানাজায় যাবেন? আর দূর থেকেই তো কত রকমের গালাগালি, আর গালাগালি তো মাশাআল্লাহ এই যুগে ঘরে বসে রাজার মাকে গালি দেওয়া কোন আল্লাহ যে যা পারছে গালি দিচ্ছে, ফেসবুকে আপনি বলেন, হোয়াটসঅ্যাপে বলেন, আল্লাহ আকবার। আপনার ওই নাস্তিক থেকে নিয়ে আস্তিক অমুসলিমরা, আবার আস্তিকের পরে মুসলিমরা, মুসলিমের বিভিন্ন মজহাবের লোকেরা, শিয়া সুন্নি থেকে শিয়ারা, আবার সুন্নিদের মধ্যে কি সুফিরা, আবার সুফি থেকে যারা ভালো মোটামুটি তাদের মধ্যে আবার বিদাতিরা, আবার তাদের মধ্যে একটু ভালো যারা মজহাবিরা, মজহাবিরা আপনাকে গালি দিচ্ছে। আবার তাদের থেকে যারা সহি আকিদা মজহাব মানেন না, লা মজহাবি, তাদের মধ্যেও আপোষে আবার গালাগালি, তাদের মধ্যেও আপোষে গালাগালি, দলাদলি। এইভাবে ওই যেমন আপনারা আগে আলোচনা শুনেছেন, আল মুসলিমুন বলে একজন উঠিয়েছে, তারপর সেই চান্দমামুর দল একটা বললাম, চান্দমামার দল একটা উঠেছে, তারপরে আপনার যারা সহি আকিদার নাম নিয়ে তারা বিভিন্ন দলাদলি সৃষ্টি করে গদির লোভে বিভিন্ন রকম ভাগ সৃষ্টি করে রেখেছে, তারাও একে অপরকে খুব গালাগালি করছে। আল্লাহ তাআলার ফেরেশতাদেরকে একটু রেস্ট দিয়েছে, ওরা আরাম দিয়েছে, সব কথা লিখতে হবে না ফেরেশতাদেরকে, তারা নিজেরাই ফেসবুকে লিখছে, তাদের নিজেদের লেখাই যথেষ্ট, আল্লাহর কাছে হুজ্জত হিসাবে নিজের কাছেই যথেষ্ট। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ, তাই না? ইন্না কুন্না নাস্তানসিখু মা কানু, আমরা লিখবালা, ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন, আমার রসুল তাদের সমস্ত কথা লিখে। তো এই সমস্ত লোকেরা যারা যারা ফেসবুকে লিখছে, তারা ফেরেশতাদের কি হচ্ছে, রেস্ট হচ্ছে, আরাম হচ্ছে, তাদেরকে লেখার প্রয়োজন পড়ে না, বরং তারা নিজেরাই লিখছে, আল্লাহুল মুস্তাআন। তো এইভাবে কত গালাগালি চলছে। তো যারা যাদেরকে আপনি অপছন্দ করেন, গালাগালি করেন, নিশ্চয়ই আপনি সেই রাষ্ট্র নেতার জন্য দোয়া করবেন না, তার জানাজাও আপনি যাবেন না, কারণ আপনি তাকে গালি দিয়েছেন, আপনি কেন যাবেন? ওয়া শিরারু আইমাতিকুম আল্লাযিনা তুবগিদুনাহুম ওয়া ইবগিদুনাকুম, আর সবথেকে নিকৃষ্ট রাষ্ট্র নেতা হলো তারা যাদেরকে তোমরা ঘৃণা করো আর যারা তোমাদেরকে ঘৃণা করে। ওয়া তালআনুনাহুম ওয়া ইয়ালআনুনাকুম, যাদেরকে তোমরা অভিশাপ করো আর যারা তোমাদেরকে অভিশাপ করে। রাষ্ট্র নেতার জন্য দোয়া করতে হয় নাকি কি করতে হয়? অবশ্যই দোয়া করতে হয়, মুস্তাক মুসলমানের জন্য দোয়া এমনি করতে হয়, কিন্তু রাষ্ট্র নেতার জন্য, কেউ বলছেন, কোন কোন সালাব বলেছেন, আমার যদি মুস্তাজাব দোয়া থাকত, এমন দোয়া যে গ্যারান্টি আল্লাহর কাছে কবুল হবে, একটা দোয়া কবুল হবে, তো সেই দোয়াটা আমি কার জন্য করতাম? রাষ্ট্র নেতার জন্য করতাম, যে দোয়াটা কবুল হবে গ্যারান্টি, যে রাষ্ট্র নেতা যেন আমাদের ভালো হয়, তাহলে আমাদের আমাদের দেশ ভালো হবে, দেশে আমার ইসলাম থাকবে, দেশে আমার শান্তি থাকবে। তো মোট কথা, যদি দেখেন যে কেউ রাষ্ট্র নেতার জন্য দোয়া করছে, তো জানবেন সে আহলে সুন্নাহ, আর যদি দেখেন যে গালাগালি করছে, তাহলে জানবেন সে আহলে বিদআ। অবশ্য পার্থক্য আছে, কে কতটা বোঝে না বোঝে, কাফের নয় কি কাফের বট, ইত্যাদি এসব ফিক্সড করে কিছু বলা যাবে না, যে এই দেশের এই নেতা কাফের, এই দেশের এই নেতা জালেম, এভাবে দূর থেকে বলা যাবে না। যেমন লোকেরা ফেসবুকে বলা বলি করছে, গালাগালি করছে, আমরা জানি সারা বিশ্বের এখন শ্রেষ্ঠ দেশ ইসলাম হিসাবে কোথায়? সৌদি আরব। কিন্তু সৌদি আরবকে গালাগালি করার লোক আছে না নেই? আল্লাহ মুস্তাহ, সৌদি আরবকে গালাগালি। এই জন্য একজন আলেম বলেছেন, যে যেই দেখবে যে সৌদি আরবকে গালাগালি করছে, জেনে নেবে সে বিদাতি, নিঃসন্দেহে জানবে সে একজন বিদাতি। কারণ সাধারণত ওয়াহাবিদেরকে গালাগালি করে, আর ওয়াহাবিদেরকে গালাগালি আপনার মুসলিমদের সব সম্প্রদায়, শিয়া থেকে নিয়ে আপনার সুন্নি, তারপরে আপনার বেরেলি, তারপরে কাদিয়ানি ফাদিয়ানি যত আছে, সব ওয়াহাবিদেরকে কি করে? গালাগালি করে। ওয়াহাবি কোথেকে এলো? সৌদি থেকে এসছে, সৌদি ওয়াহাবি, অতএব সৌদি এই ওয়াহাবিকে গালাগালি এরা করে থাকে, আল্লাহ মুস্তাআন। অতএব আল্লাহর কাছে আমাদের অভিযোগ, এছাড়া কি করার আছে বলুন। কালা কুলনা ইয়া রাসূলুল্লাহ আফালা নুনাবিযহুম, ইয়া রাসূলুল্লাহ যদি এরকম ঘৃণ্য নেতা হয় যাদেরকে আমরা ঘৃণা করি এবং আমাদেরকে তারা ঘৃণা করে, তাহলে কি তাদের সঙ্গে আমরা তাদের বিরুদ্ধে বিদ্রোহ করব না, অস্ত্র ধারণ করব না? কালা লা মা আকামু ফীকুমুস সালাহ, লা মা আকামু ফীকুমুস সালাহ, দুবার না, যতক্ষণ তোমাদের মাঝে নামাজ কায়েম করে। নামাজ যদি কায়েম থাকে তো খবরদার তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, মানকারি হামিন আমিরিহি শাইয়ান ফালিয়াসবির, যে ব্যক্তি তার নেতার কাছ থেকে এমন কিছু দেখল যে যা আপত্তিকর, মানে সেটা উচিত না করা, কোন এক কাবিরা গুনাহ দেখল কিংবা বিশাল, এমন আমরা তো আমাদের দেশে বহু রকম দেখি, আপনার ধরুন বেশাদের লাইসেন্স দেওয়া থেকে নিয়ে গান বাজনা লাইসেন্স থেকে নিয়ে মদের লাইসেন্স থেকে নিয়ে জুয়া মদ ইত্যাদি, তারপর সুদী ব্যাংক ইত্যাদি বহু রকমের আছে। তো এইসব যদি কেউ দেখে তোমাদের ঘৃণা করো, খারাপ মনে করো, তাহলে ফালিয়াসবির, সে যেন কি করে, সবুর করে। এমনকি জুলুমও করতে পারে, আপনার বিরুদ্ধে জুলুম করছে, তো জুলুম যদি করে তাহলে কি করতে হবে, সবুর করতে হচ্ছে, সবুর করতে হবে। ফাইন্নাহু মান খারাজা মিনাস সুলতানে শিবরান মা তামিতাতান জাহিলিয়া, যেহেতু যদি কেউ নেতার আনুগত্য থেকে, রাষ্ট্রের আনুগত্য থেকে, দেখেন এখানে দেখেন রাষ্ট্র, এখানে জামাত কিছু নেই, জামাত যেখানে যে বর্ণনায় আছে, জামাত মানে হচ্ছে কি, এক রাষ্ট্র নেতার অধীনে যে জামাত, সেই জামাত থেকে বের হয়ে যায়, সে মারা গেলে পরে জাহিলি যুগের মরণ মরে। এইসব কথাগুলো আমরা বলি বলি তো আমাদেরকে দরবারি আলেম বলে। দরবারি আলেম কেন বলে, যেহেতু আমরা দরবারের সহযোগিতা করছি, দেখছেন রাজ দরবারের সহযোগিতা করছি, কিন্তু তারা ভুল বুঝে আমাদেরকে এইভাবে অপবাদ দিচ্ছে, এবং তাদের কথাও লেখা আছে, নিজেরাই লিখেছে। ইনশাআল্লাহ কিয়ামতের দিনে ফয়সালা হবে, ইন্না রাব্বাকুম ইয়াফসালু ওয়া ইন্না রাব্বাকা লায়াফসালু বাইনাহুম ইয়াউমাল কিয়ামাতি ফিমা কানু ফিহি ইখতালিফুন। হুজুর আফজালুল জিহাদি কালিমাতু আদলিন ইনদা সুলতানিন জায়ির, সব থেকে শ্রেষ্ঠ জিহাদ হল জালেম বাদশার কাছে হক কথা বলা। তাহলে কেন আপনি বলছেন, হ্যাঁ হ্যাঁ আমি তো বলছি না যে হক কথা বলা, জালেম বাদশার কাছে হক কথা বলা জিহাদ নয়, এটা নিশ্চয় জিহাদ। তো হক কথা বলা কি তলোয়ার ধরা? আর হাদিসে আছে ইনদা সুলতানিন, মানে সুলতান বাদশার সামনে আপনি বলবেন, বরং কোন কোন বর্ণনায় আছে তার কোমর ধরে বলবেন, যদি ক্ষমতা থাকে, যান তার কাছে, যে কাছের লোক হন তার কোমর ধরে বলুন, তাকে গোপনে বলুন, তাকে গোপনে উপদেশ দিন, উপদেশ দেওয়ার পর সে মানল না মানল আপনার দায়িত্ব খালাস, কিন্তু মানল না আপনি ছোড়া চালিয়ে দেবেন, এটা কখন, এ শর্ত আগেই বলা হয়েছে। সুলতান রাজার কাছে, রাষ্ট্রনেতার কাছে আপনি হক কথা বলা, এটা সর্বশ্রেষ্ঠ জিহাদ। মেম্বরে মেম্বরে না, জলসায় জলসায় না, মিটিং এ মিছিলে না, বিক্ষোভ মিছিল রাস্তায় রাস্তায় না, আপনি সরকারের বিরুদ্ধে বলে বেড়াবেন, এটা ইসলামী নীতি না, এটা গণতন্ত্রের রীতি। গণতন্ত্রে দেখছেন এক পার্টির নেতার বিরুদ্ধে আর এক পার্টির নেতা কি কি না বলছে, চোর ডাকাতরানি ডাকাত অমক তমক কি কি বলে ফেলছে, অশ্লীল গালাগালি, মানে এমন এমন ভাষা ব্যবহার করছে, এগুলো গণতন্ত্রে চলে, কিন্তু ইসলামতন্ত্রে, ইসলামে এগুলো চলে না। ইসলামে বললাম কি, যে ইসলামে যখন কেউ রাষ্ট্র নেতা হবে তখন তার অপোজিশন পার্টি থাকতে পারে না, তার বিরোধী কেউ থাকতে পারে না, তার বিদ্রোহী কেউ হতে পারে না, সুতরাং পার্থক্য আছে। এই জন্য আমাদের ইসলামের যে আইন কানুন বর্তমানে এই গণতান্ত্রিক আইনের উপরে, মানে একদম ফিক্সড করা, এবং যারা বলছে ইসলামী গণতন্ত্র, খুব কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার। আপনি প্লেনের ইঞ্জিনে যদি বাসের বডি দেন, কিংবা বাসের ইঞ্জিনে যদি প্লেনের বডি লাগিয়ে দেন তো চলবে, কেমন মুশকিল আছে। তো ইসলামী গণতন্ত্র সেরকম হয়ে যাবে, মুখ থুবড়ে পড়বে। যাই হোক, নম্বর চার শর্ত, আপনি বিদ্রোহ ঘোষণা করবেন, আপনি রাষ্ট্র নেতাকে কি করবেন, ক্ষমতাচ্যুত করবেন, তাকে ক্ষমতা থেকে নামাবেন, দিয়ে ক্ষমতা থেকে নামিয়ে ক্ষমতা পাবে কে বলুন। আপনি আপনার রাষ্ট্রে যে নেতা আছে তাকে ক্ষমতাচ্যুত করলেন, গদিচ্যুত করলেন, খালাস সে উল্টে গেল, সে পালিয়ে গেল দেশ থেকে, তারপরে ক্ষমতা পাবে কে, কাকে আপনি বসাবেন ক্ষমতায়? বলুন, কাকে ক্ষমতায় বসাবেন? আপনার কাছে রেডি আছে যে হ্যাঁ একজন মুসলিম নেতা আমাদের রেডি আছে, যাকে ইমাম বলা হয়, ওই ইমাম গেল, এখন আমাদের ইমাম একজন সঠিক ইমাম, যে কাফের না, ভালো ইমাম, উপযুক্ত ইমাম আছে, তাকে বসাবো? নাকি আপনি এখানে গদিচ্যুত করলেন আর উপর থেকে অর্ডার এলো যে ওখানে এই ব্যক্তি বা ওখানে ভোট হবে, ভোটে যাকে দেখা গেল কি শেষকালে কাফের এসে, মানে একজন মুসলিম ছিল মুসলিমের জায়গাতে আবার অন্য কাফের এলো, কিংবা যে ছিল তার থেকে বেশি খারাপ আবার কেউ চলে এলো, তাহলে আপনি বাত ভালো করতে গিয়ে কি করলেন? বেদনা সৃষ্টি করলেন, তাই না? চুলকিয়ে কি করলেন? চুলকিয়ে আপনি ব্রণ দেখবেন ছোট অবস্থায় বের হয়। দেখবি অনেকে যুবকরা কি করে, এই কুটু কুটু কুটু কুটু করতে করতে জোরে টিপিয়ে ওই ভিতরে কিছু বের করতে যায়, দিয়ে কি হয়ে যায়? ব্রণ চুলকিয়ে ঘা হয়ে যায়, তার চেহারাটাই বেকার হয়ে যায়। তো আপনি করতে গেলেন কি, আপনি বললেন যে না ও কাফের, ও ফাসেক, ওকে ওরকম রাষ্ট্রনেতা চাই না, তাকে দূর করলেন, ঠিক করলেন, দিয়ে তারপরে আপনি আপনি নিজে রাষ্ট্রনেতা হবেন সে ক্ষমতাও নেই, আর করলেন কি, আপনি একজন কাফেরকে তার জায়গায় বসিয়ে দিলেন, আর এমন মুসলিম পেলেন না যে মুসলিম নেতা আপনার জুলুম দূর করে দেবে কিংবা আল্লাহর শরীয়ত অনুযায়ী বিচার করবে। যদি আপনি এরকম দেখেন তাহলে নিশ্চয়ই এর থেকে আগেরটাই ভালো ছিল, তাই না? এর থেকে আগেরটাই ভালো ছিল। মুশকিল হচ্ছে আপনি দেখবেন, আপনি যে কোনো জায়গায় যারা জিহাদ করছে বা আন্দোলন করছে, আপনি বলুন একটা মুসলিম দেশে যখন ইমাম না থাকে, আপনার জামাত যদি ঠিকমতো মানুষ যদি তৈরি না করা হয়, আমরা কি বলি যে মানুষ তৈরি করতে হবে আগে? আমরা বলি মানুষ তৈরি করে তারপরে আপনি রাষ্ট্রনেতা সেখান থেকে চয়েস করবেন। এমনি অস্ত্রের জোরে কিংবা ভোটের জোরে, ভোট ব্যালটের জোরে আপনি রাষ্ট্রনেতা নিয়ে আসবেন টিকবে না। এজন্য যতক্ষণ না দেশের মানুষকে মানুষ করা হয়েছে, ততক্ষণ আপনার ইসলামী রাষ্ট্র কায়েম করার স্বপ্ন দেখা বড় কঠিন। আমি অসম্ভব বলছি না, বলবে হয়তো যে হুজুর নিরাশাবাদী, না আমি অসম্ভব বলছি না, কিন্তু আপনি বাস্তব থেকে শিক্ষা নিতে পারেন। এবং আমাদের ওলামারা যেটা বলছেন যে বর্তমান যুগ সেই যুগ না যে অস্ত্র দেখিয়ে জায়গা দখল করে নেব। আর আপনি বিভিন্ন দেশের বর্তমান পরিস্থিতি দেখতে পারেন যে অস্ত্র দেখিয়ে আপনি সরিয়ে দিলেন, শাসককে সরিয়ে দিলেন, ক্ষমতা করলেন, তারপরে এই লোকে আপনারা আসতে পেরেছে, আসতে পেরেছেন? পারেননি। কেন পারবেন না? যেহেতু বাপেরও বাপ আছে, তাই না? আর তাছাড়া আপনি আপনার দেশে যে নিয়ত নিয়ে যুদ্ধ করেছেন, আপনার দেশের লোকরাই আপনাকে চায় না, তার মানে আবার ঘরের ভিতরে কি হবে? গৃহযুদ্ধ। আপোষেই যারা বলছিল যে রাষ্ট্র কাফের, অমক তমক ফতোয়া দিল, জিহাদ করল, তারপর যাই হোক যেমনে কেমনে যাই হোক পালিয়ে গেল বা রাষ্ট্র নেতা ক্ষমতাচ্যুত হয়ে গেল, এবার যখন রাষ্ট্র নেতা নতুন হবে তখন কে হবে, কে হবে? ও বললো আমাদের হবে। এবার সবাই তখন এই রাষ্ট্রের ভিতরে যত রকমের দল, যত রকমের মত, সবাই চাইবে কিনা যে আমাদের মধ্য থেকে, হ্যাঁ যদি অমুসলিমে থাকে তারা বলবে আমাদের হোক, আর যদি মুসলিম থাকে তার শিয়ারা বলবে আমাদের হোক, সুন্নিরা বলবে আমাদের হোক, সুন্নি যদি আবার হানাফি সাফি থাকে, হানাফিরা বলবে আমাদের হোক, সাফিরা বলবে আমাদের হোক, হবে না? হবে না। তাহলে আপনি বলুন এবারে আপনার যে জিহাদ, সেই জিহাদ বলুন, যদি না আমরা সহি আকিদা, আমরা সহি হাদিস ও কোরআন মানি, তো সহি হাদিস ও কোরআন মেনে যেমনি জিহাদটা করলেন, মানলাম, আপনি কোনোভাবে রাষ্ট্র নেতাকে দূর করে দেন, আপনি পারবেন সহি হাদিস আর কোরআন মান্যওয়ালা রাষ্ট্র নেতা কায়েম করতে, নাকি আবার আপোষে লড়বেন? যারা সহি সুন্না মানে না তাদের সাথে লড়বেন? একটা দেশে যদি 80% লোক মাঝারি হয়, সেই দেশে 20% লোক জিহাদ করে যদি রাষ্ট্রনেতাকে সরিয়ে দেয়, তারপরে বলে আমরা ভালো মুসলিম রাষ্ট্রনেতা কায়েম করব, পারবে? নাকি আবার মাজারিদের সঙ্গে মার্কেট শুরু, বাজার শুরু হয়ে যাবে? তো এইভাবে খেয়াল করতে গেলে দেখা যাবে যে আপনি যখন এটা করবেন তখন আগে ভাবনা চিন্তা করতে হবে, যেটা আপনার করা করলে পরে লাভ আছে না নোকসান আছে। আপনি শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে জিহাদ করলেন, কিন্তু জিহাদের একটা লাভ, আপনার খুন রক্ত আছে, ঠিক আছে, রক্ত গড়ান, কিন্তু সে রক্ত গড়ানোতে, রক্ত খরানোতে, রক্ত ক্ষয় হওয়াতে কোন লাভ আছে, উপকার আছে? যদি উপকার থাকে তো ভালো কথা, কিন্তু আপনি আপনার যে রাজ্যে বা আপনার রাষ্ট্রে যে শান্তি ছিল দেখা গেল কি আপনার এই আপনারা নেতাকে ক্ষমতাচ্যুত করার পর সেই শান্তি আর বজায় নেই, বরং এমন অশান্তি এলো সমস্ত ধ্বংস হয়ে গেল। এখনো পর্যন্ত একজন নেতা এলো না, যে নেতা আপনি যে উদ্দেশ্যে জিহাদ করলেন এবং আগের নেতাকে উৎখাত করলেন সেই নেতা সেই স্থলাভিষিক্ত হতে পারে, স্থলাভিষিক্ত হতে পারে বা সেই জায়গা নিতে পারে। সুতরাং এটাও আপনাকে খেয়াল করতে হবে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সুলতানুন আদিলুন খায়রুম মিন মাতারিন ওয়াবিল ওয়া সুলতানুন গাশুমুন খায়রুম মিন ফিতনাতিন তাদুম। যদি কোন রাজা বা রাষ্ট্রনেতা ন্যায়পরায়ণ হয় তাহলে মুসলধারে বৃষ্টি অপেক্ষা উত্তম। তার মানে কি, মুসলধারে বৃষ্টি হলে ফল ফসল ভালো হবে, কিন্তু ফল ফসল যদি নাও হয় তার থেকে দেশের রাজা কি হোক ন্যায়পরায়ণ হোক। বৃষ্টি হওয়ার থেকে, ফল ফসল হওয়ার থেকে রাষ্ট্রনেতা হওয়া, ন্যায়পরায়ণ হওয়া, জালেম না হওয়া বেশি ভালো। আর যদি কোন দেশে জালেম বাদশাহ হয় তো সেই জালেম বাদশাহই হচ্ছে উত্তম, যদি তাকে সরিয়ে এমন এক বাদশাহ আসে যে ফেতনা বন্ধ করতেই পারবে না, ফেতনার পর ফেতনা আসতে থাকবে আর ফেতনা চলতে থাকবে, তাহলে জালেম বাদশার নিচে সবুর করে থাকো, যে নিয়ামত পাচ্ছ সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো, আর সব খেতে গিয়ে সবটাই যেন তোমার ছুটে না যায়। মানে অনেক পেয়েছ, কিছু কিছু পাওনি, সেগুলো মানতে গিয়ে দেখা গেল কি আর কিছুই পেলে না। শেষকালে এমনও হতে পারে, একজন স্বপ্নে দেখছিল তাকে মানে কে 10,000 টাকা দিচ্ছে, 10,000 দিচ্ছে খুব, না আমি 20,000 চাই, না আমি 20,000 চাই, তারপরে না না করতে করতে শেষকালে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যখন গেল তখন চোখ বন্ধ করে বলছে যা দেবে তাই দাও, যা দেবে তাই দাও, আর উপায় আছে? আর উপায় নেই, ফিতনা শুরু করে দিয়েছে, এখন যা দেবে তাই দেবে, স্বপ্নে কি টাকা পাও নাকি? তো এইভাবে যদি কেউ মানে স্বপ্নের খেয়ালে থাকে যে সে জেহাদ করে বা বর্তমান রাষ্ট্রনেতাকে এইভাবে সরিয়ে দিয়ে রাষ্ট্রনেতা কায়েম করবে বা ইসলামী রাষ্ট্র কায়েম করবে, তাহলে তার পরিকল্পনা করে করা উচিত, যাতে করে পরবর্তীতে যে বাদশাহ আসবে সে যেন আগের থেকে খারাপ না হয়ে যায়, আগের থেকে খারাপ না হয়ে যায়। ব্যাস এরা লড়াই করবে, লড়াই করে শেষকালে দেখা যাবে কি আপোষে লড়বে, তারপরে হয়তো বা আপনার জাতিসংঘ থেকে ফায়সালা আসবে, ভোট হোক, ভোটে দেখা যাবে কি ভোটে যখন ভোটাভুটি হবে আপনি তো তখন লড়াইয়ের জোরে করলেন, লড়াইয়ের জোরে ক্ষমতা আসবেন, কিন্তু ক্ষমতায় যখন বসবেন তখন কি হবে, তখন বলবে সবার সমান অধিকার, তখন ভোটাভুটি হবে, ভোটাভুটি গণতান্ত্রিক অনুযায়ী খারাপ লোক বেশি না ভালো লোক বেশি? হ্যাঁ, তাহলে খারাপ লোক নিশ্চয়ই নেতা হবে খারাপ। সুতরাং আপনি যে পরিকল্পনা করছেন সেটা ভেবেচিন্তে করে দেখা দরকার। 4 নম্বর শর্ত বুঝলেন তাহলে কি? 4 নম্বর শর্ত হল যে আপনি যে নেতাকে সরাবেন সেই নেতার পরে কে আসবে সেটা যেন ভালো হয়, এটা আপনাকে আগে থেকে পরিকল্পনা করে রাখতে হবে। 5 নম্বর শর্ত, উজুদুল কুদরা ওয়াল ইস্তিতা, আপনি এই রাষ্ট্র নেতাকে হটাতে পারবেন, এমন ক্ষমতা আছে তার কামানের সামনে, তার ওই যে উপরে কি বলবো যুদ্ধ বিমানের সামনে, তার গোলার সামনে, তার গুলির সামনে, তার অস্ত্রের সামনে, আপনি যে বিদ্রোহ ঘোষণা করলেন এই বিদ্রোহ দলের এত ক্ষমতা আছে যে সরকারি ওই দলের কাছে জিততে পারবে? নাকি বদর যুদ্ধের উদাহরণ নিয়ে নেমে পড়বেন 313 জন নিয়ে, 313 জন নিয়ে তারপরে সরকারের বিরুদ্ধে দিলেন বিদ্রোহ ঘোষণা করে, তাই না? অনেকে অনেকে খুব বক্তৃতা করছে এবং তাদের খুব নাম হচ্ছে, যুবকরা তাদের সিডি নিয়ে তাদের ক্যাসেট নিয়ে খুব বিতরণ করছে, দেখো এই হচ্ছে। হ্যাঁ, তারা শিরিক দেখতে পায় না, কবরের শিরিক দেখে, আর সরকার যে শিরিক মুশরিক সেটা দেখে না, দিয়ে তাদের খুব বিটি হচ্ছে। 313 জন সাহাবা নিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে জয়লাভ করেছেন, তাহলে আমরা কেন সংখ্যা দেখব? ওটার এটা এক হলো, বদর যুদ্ধে জয়লাভ শুধুমাত্র 313 জন সাহাবি নিয়ে হয়েছিল? আপনারা বলেন তো, ইনসাফ করে বলেন, শুধুমাত্র 313 জন সাহাবি নিয়ে হয়েছিল? যাই হোক, কথা আমি পরে বলছি, পরে বলছি। এখন প্রথম কথা হলো কি যে আপনার শক্তি থাকতে হবে, যে শক্তি দ্বারাতে আপনি কি করবেন, ওই রাষ্ট্র নেতার বিরুদ্ধে জয়লাভ করতে পারবেন, যেহেতু আল্লাহ তাআলা বলছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমাদের শক্তি থাকলে তোমরা করো, যতটা শক্তি ততটা করো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার তুকুম বিআমরিন ফাতুমিনহু মাস্তাতাতুম, যখন কোন আদেশ করব তখন তোমাদের সাধ্য মতো করো, সাধ্য না থাকলে সে কাজ করতে কেন যাবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলেছেন লা ইয়ামাগি লিমুমিনা ইয়ুযিল্লা নাফসাহ, কোন মুমিনের জন্য উচিত নয় সে নিজেকে লাঞ্ছিত করবে। তখন সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ কেমন নিজেকে লাঞ্ছিত করার মানে, বললেন ইয়া তাআররাযু মিনাল বালাই লিমা লা ইয়ুতিক, এমন বালা সে বহন করতে চাইবে যার বহন করার ক্ষমতা সে রাখে না। আপনি আপনার শক্তি নেই অথচ সেটা বহন করলেন যে হ্যাঁ আমি পারব, শেষকালে দেখা যাবে কি আত্মহত্যার সামিল হবে। শক্তি বলতে এখানে প্রথমত ইমানি শক্তি চাই, যেহেতু আপনি ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাচ্ছেন তাহলে কি শক্তি চাই, প্রথমে ইমানি শক্তি। বদর যুদ্ধের যদি উদাহরণ নেন তাহলে প্রথমে কি ছিল, ইমানি শক্তি ছিল। আর সেরকম ইমানি শক্তি আমাদের হওয়া অসম্ভব, কারণ সঙ্গে নবী ছিলেন যার উপরে আকাশের সঙ্গে ডাইরেক্ট কানেকশন রয়েছে। আমাদের বর্তমানে মোবাইল রয়েছে ঠিকই, কিন্তু এই মোবাইলের কানেকশন আকাশ থেকে কত দূরে যায়, এই কত কিলোমিটার ঘুরিয়ে আবার চলে আসে আমাদের কাছে, তাই না? এই পৃথিবীর মধ্যে সীমিত, কিন্তু আল্লাহ সেই সাহাবাদের যুগে বদর যুদ্ধের যে মোবাইল ছিল সেই মোবাইলের কানেকশন কোথায় ছিল, ও সাত আসমান উপরে, আল্লাহু আকবার, তাদের সাথে আমাদের তুলনা। তাহলে ইমানি শক্তি প্রথম, ইমানি শক্তি চাই। নম্বর দুই বাহ্যিক শক্তি চাই, আর বাহ্যিক শক্তি হল নিজের শারীরিক শক্তি এবং অস্ত্র শস্ত্রের শক্তি। অস্ত্র শস্ত্র আপনার থাকতে হবে, যে অস্ত্র শস্ত্র আছে তা নিয়ে আপনি যুদ্ধে সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করতে পারবেন, নাকি মা বোনেরা শুদ্ধ ঘর থেকে ঝাঁটা নিয়ে চাকু নিয়ে বের হয়ে যাও, নিয়ে কাকে মারবে, সরকারকে মারবে নাকি তোমার আশেপাশের গ্রামের লোক বা নিজের গ্রামের লোককে মারবে, ঝাঁটা দিয়ে কাকে মারবে, সরকারকে মারবে, হ্যাঁ বেরিয়ে যাও, বাস বক্তৃতা করে দিল, মা বোনরা ঝাঁটা নিয়ে বেরিয়ে গেল, আল্লাহুল মুস্তাআন। এইভাবেই আপোষে মরে, এরা আপোষে মরছে, সরকারকে সে হারাতে পারছে না। তো মোট কথা শক্তি সঞ্চয় করতে হবে, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তৈরি করো শক্তি, শক্তি তৈরি করো, তারপর তুমি বিদ্রোহ ঘোষণা করো। আর বদর যুদ্ধের কথা বলছেন, বদর যুদ্ধে 313 জন সাহাবি নিয়ে জয়লাভ হয়নি, কত সৈন্য ছিল, আল্লাহ তাআলা বলছেন ইজতাকুলু লিল মুমিনিনা আলাই ইয়াকফিয়াকুম মা ইউমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফ মিনাল মালাইকাতি মুনজালিন, আল্লাহ রাসূল দোয়া করেছিলেন তাই না, এ আল্লাহ যদি তুমি এই মুষ্টিমেয় কয়েকটা লোককে ধ্বংস করে দাও তাহলে দুনিয়াতে তোমার আর তোমার ইবাদত আর হবে না, দোয়া করেছিলেন। আর মুমিনদেরকে মানে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছিলেন যে দেখো আল্লাহ তাআলা 3000 ফেরেশতা, বিপক্ষে কতগুলো লোক আছে, বিপক্ষের লোক কত ছিল, 1000, আর এখানে তিন গুণের তিন ভাগের এক ভাগ, ঠিক আছে আমি ফেরেশতা পাঠাবো কত হাজার, 3000। এখন বলবেন ফেরেশতাদের হাতে অস্ত্র ছিল কি না, সাহাবারা নিজে সাক্ষী দিচ্ছেন যে কখনো কখনো দেখছি ঘোড়ার পিঠের লোক চেপে আছে হঠাৎ করে মাথাটা কেটে পড়ে গেল, তাহলে মারল কে, ফেরেশতা। তাহলে ফেরেশতা দ্বারাতে সহযোগিতা করা হয়েছে আল্লাহ তাআলা ফেরেশতা দ্বারা, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইয়ুমদিদকুম রাব্বুকুম বি খামসাতি আলাফ মিনাল মালাইকা, 5000 ফেরেশতা। তাহলে সেখানে ফেরেশতা দিয়ে সহযোগিতা করা হয়েছিল, 313 জন সংখ্যা, আমি বলছি না, এটা আল্লাহ কোরআনে বলেছেন কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতিন কাসীরাতাম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুম হলে এটা তো বুঝতেই পাচ্ছেন বিনা যুদ্ধেই জয় হয়ে যাবে, হয় না, আল্লাহর হুকুম হলে আপনার আল্লাহর নবীকে বদর যুদ্ধে যেতে হতো না, আল্লাহর নবী মদিনা মসজিদে বসেই দোয়া করতেন আর ওই কাফেরগুলো ওখানেই মরে শেষ হয়ে যেত, হতো না, হতো না, যুদ্ধের দরকার হতো, কিছু দরকার ছিল না, কিন্তু না আল্লাহর নীতি এরকম না, দোয়া করো সেই সঙ্গে নিজে হ্যাঁ শক্তি ব্যয় করো, শুধু দোয়াতে কাজ হলে পরে আল্লাহ নবী বদর যেতেন না, আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ ওই ওই আমাকে মেরে দাও, ওরা আমাদের শত্রু, হতো না, হতো না, হ্যাঁ ভাই ভাই দোয়া যদি কবুল হয়ে যাবে, আপনারা শুনেছেন দোয়া কবুলের ব্যাপারে, একজন বুজুর্গ ছিল, তো সে বুজুর্গ আটা পিষতে যাবে, তো তখনকার যুগে চাকি দিয়ে আটা পিষা হতো, ওই চাকি বুঝেন তো, ঘানিতে তেল পিসে না তো, গাধা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চাকিতে আটা পিসা হতো। এখন আটা পিসতে গিয়ে দেখছে লাইন পড়েছে। এখন বুজুর্গ বলছেন কি, বুজুর্গ মানে পীর বলুন বা যাই বলুন, যাই বলুন আর কি, মানে তার বুজুর্গ আছে, গিয়ে বলছে ও ভাই চাকিওয়ালা আমার আটাটা আগে পিসে দাও। বলছে দেখুন হুজুর এত লাইন লম্বা আছে, আপনার আটাটা আগে কি করে দিই, মানুষ তো সবাই সমান, তো আপনি লাইনে থাকুন। বলছে তুমি আমার আটাটা যদি আগে পিছে না দাও, এমন এক বদদোয়া করব যে তোমার গাধাটাই মরে যাবে, ফলে তোমার চাকিও বন্ধ হয়ে যাবে, না খেয়ে মরবে। তখন বলছে হুজুর আপনার দোয়া যদি এতই পাওয়ার, তা এক কাজ করুন না, আমার গাধাটা মরার দোয়া না করে আপনার, আপনি এমন দোয়া করুন যাতে আপনার গমগুলোই আটা হয়ে যায়, তাই না? আপনার দোয়া যদি এত পাওয়ার, আমার গাধা মরে যাবে, তাহলে আপনি দোয়া করুন, যদি পাওয়ারটাই লাগান তো ওইখানে লাগিয়ে দেন, আপনার গমগুলোই আটা হয়ে যাক, না রহে বাঁশ, না বাজে বাঁশ, কি দরকার আছে ঝামেলা করা আমার সাথে, আপনি ঘর চলে যান আটা পিছিয়ে নিয়ে। তো এইরকম অনেক ক্ষেত্রে হয়। মোট কথা, দোয়া শুধু করলে পরে যদি কাজ হতো তো আল্লাহ নবী বদরে গিয়ে দোয়া করতেন না, কোথায় করতেন? হ্যাঁ, মদিনাতে করতেন। মদিনায় বসে দোয়া করলে তো সমস্ত লোক মানা দিত না, সেখানে গিয়ে আল্লাহর হুকুম, যাও সেখানে যুদ্ধ করো, আর ফেরেশতাও সঙ্গে আছেন, ফেরেশতা পাঠানো হলো, তারপরে কি হলো, জয় হলো, তাও নিজেদের ক্ষয়ক্ষতি হলো, তাই না? 14 জন সাহাবী শহীদ হয়ে গেলেন, সেখানেও শহীদ হয়ে গেলেন। মোট কথা হলো যে শুধুমাত্র বদর যুদ্ধের ওই দর্শ নিয়ে তুমি অল্প সংখ্যক লোক হয়েই বেরিয়ে যাবে, আল্লাহর উপর ভরসা করে বেরিয়ে গেলাম, তাহলে পরে এটা মানে জ্ঞানীর কাজ না, এটা কমসে কম জ্ঞানীর কাজ না, জেহাদের শর্তের মধ্যে, বিদ্রোহের শর্তের মধ্যে পড়ে না। তাহলে করবোটা কি হুজুর, কি করবো? সরকার যদি কাফের হয়, সরকার যদি আমার জুলুম করে, সরকার যদি এই করে, সরকার যদি ওই করে, তাহলে আমরা করবোটা কি? হাসান বাসরি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইন্না জাওরাল মুলুকি নিকমাতুম মিন নিকামিল্লাহি তাআলা, বাদশাদের বা রাষ্ট্র নেতাদের জুলুম হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আজাব। ওয়া নিকামুল্লাহি লা তুলাকা বিসুয়ুফ, আল্লাহ তাআলার আজাবকে তলোয়ার দিয়ে মোকাবেলা করা যায় না। ওয়া ইন্নামা নাত্তাকি ওয়া নাস্তাদফিউ বিদ্দুআই ওয়াত তাওবাতি ওয়াল ইনাবাতি ওয়াল ইক্লাই আনিয যুনুব, জানতে হবে এমন রাষ্ট্র নেতা আমাদের কাছে এলো কিভাবে, আর আল্লাহ তাআলা যাকে, ওয়াল্লাহু ইউতি মুলকাহু মাইয়াশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা কি করেন, ক্ষমতাসীন করেন। সুতরাং আমাদের উচিত যখন আমরা পারব না, আমাদের কিছু করার ক্ষমতা নেই, তখন আমরা চুপ করে বসে থাকব না, কি করব, মানুষ তৈরি করব, আর আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে তওবা করব, নিশ্চয়ই আমাদের পাপের কারণে আমাদের রাষ্ট্র নেতা জালেম হয়েছে, নিশ্চয়ই আমাদের মধ্যে এমন কোন দোষ আছে যার ফলে, আর গণতন্ত্রের নেতা বুঝতেই তো পারছেন গণতন্ত্রের নেতা কেন হলো, যেহেতু বেশি লোক তারই দলের, বেশি লোক তারই দলের বলে এটা হয়েছে। সুতরাং আল্লাহর কাছে তওবা করব এবং পাপ থেকে দূরে থাকব, মানুষ তৈরি করব, তাহলে পরে আমরা এইভাবে যদি বিদ্রোহ না করি বরং তার থেকে আমরা বাঁচতে পারব। দেখুন, যদি আপনি চান যে আমার রাষ্ট্র নেতা খারাপ কাজ করছে, নোংরা কাজ করছে, কুফরি করছে, ফাসিকি করছে, তাহলে বিদ্রোহ করা জরুরি না। সেই ক্ষেত্রে আপনার শরীয়ত তরিকা আছে, বিক্ষোভ দেখানো জরুরি না, ভাঙচুর করা জরুরি না, ব্রিজ ভাঙ্গা, বাস ভাঙ্গা, জাতীয় সম্পত্তি ধ্বংস করা, রেল ভাঙ্গা, কত রকম হচ্ছে। এ ক্ষতি কার করছো তুমি, রাষ্ট্রের ক্ষতি করছো না নিজের ক্ষতি নিজে করছো? এই ভেঙা এখানে আগুন লাগিয়ে দিলাম, পেট্রোল পেট্রোল গোটা মানে কারখানা পর্যন্ত পেট্রোলের কি বলে ওগুলোকে, যেগুলোতে গোদাম, না পেট্রোল পাম্প কোথায়, পেট্রোলের গোদাম কারখানা, একদম পেট্রোল খনিতে, খনিতে আগুন লাগিয়ে দিচ্ছে, মাসের পর মাস জ্বলতে আছে সমস্ত পেট্রোল, আর একদিন পেট্রোল শেষ হয়ে যাবে দুনিয়া থেকে, সেই পেট্রোলকে খাম খা পুড়িয়ে ফেলছে, কি করছেন রাষ্ট্রের বিরুদ্ধে, এগুলো নাকি এক একটা ব্যবস্থা, আল্লাহ মুস্তাহান। না, শরীয়তি ব্যবস্থা তুমি নাও আর সেরকম লোক তৈরি করো, যদি সরাসরি তোমার যোগ থাকে রাষ্ট্রনেতার সাথে তো তার সাথে গিয়ে কথা বলো, তাকে নসিহত দাও, কিংবা যার যোগ আছে, আহলে এলিম যারা আছে, যারা জ্ঞানী মানুষ, যারা পার্লামেন্টের মেম্বার, যারা রাষ্ট্রের মানে রাষ্ট্রনেতার কাছাকাছি, যারা মন্ত্রী, যারা তাদের কাছাকাছি গিয়ে চিঠিপত্র দিয়ে তাদেরকে জানিয়ে কি করা, সরকারকে নসিহত করা, জ্ঞানী মানুষদেরকে নিয়ে ইত্যাদি। এভাবে যদি আমরা আপত্তি জানাই, আর সেই আপত্তিতে কোন রকমের অপ্রীতিকর কিছু না থাকে, ভাঙচুর ইত্যাদি না থাকে এবং বড় ফিতনা সৃষ্টি না হয়ে যায়, তাহলে এটাই শরীয়তের কাম্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদা ইনসাহালি যে সুলতান ইনফালা ইউবদিহি আরানিয়া, যে ব্যক্তি কোন রাষ্ট্রনেতাকে নসিহত করতে চায়, উপদেশ দিতে চায়, সে যেন প্রকাশ্যে না দেয়। যেমন বললাম না, মেম্বরে মেম্বরে রাজা রইল ঘরে, আর তুমি মেম্বরে এখানে মসজিদে ঘোষণা করছো যে আমাদের রাজা জালেম, আমাদের রাজার কাছে গেল, রাজার কানে না, রাজার কানে পৌঁছবার ব্যবস্থা করো। ওলা কিনিয়া খুজু বিয়াদিহি ফাইয়াখলু বিহি, তার হাত ধরে গোপনে তার সাথে কি বলবে, ফাইন কাবেলা মিনহু, যদি সে রাজা নসিহত কবুল করে নেয় তো তার হক সে আদায় করে দিল, বাকি সে আমনা বুঝবে, কিন্তু তোমার হক আদায় হয়ে গেল আর তোমার কোন দায়িত্ব নেই। বিক্ষোভ মিছিল ইত্যাদি দ্বারা যারা বিদ্রোহ করছে, কারণ বিদ্রোহ বিক্ষোভ দিয়েও হয়, তাই না, শুধু অস্ত্র ধরেই না, এই যে মিছিল করছি, মিটিং, আমরা বলি শান্তি মিছিল, অবশ্য প্রতিবাদ করার ভাষা শান্তি মিছিল হতেও পারে, বর্তমান প্রেক্ষাপটে আপনি শান্তিভাবে আপনি জানালেন, না জানালে ঘর থেকে যদি না বের হন লোকে বুঝবে না, তো শান্তির সাথে যদি করতে পারেন তাহলে ভালো কথা, আর যদি অশান্তি সৃষ্টি হয় তাহলে আপনি কি করবেন বলুন। আপনার যখন বাবরি মসজিদ ভাঙা হলো, বাংলাদেশ থেকে বিক্ষোভ মিছিল হলো, দিয়ে আপোষে কটা লোক মরল, তখন আপোষে মিছিল করে ওরা বাংলাদেশের ভিতরেই মারা গেল, তো কি লাভ হলো, ভারতের কানে সে কথা এলো। তাহলে এইভাবে আপনি যদি মনে করুন, বা ইন্ডিয়াতে কিছু হয়, আমি সৌদি আরব থেকে বিক্ষোভ মিছিল করে আপোষে বোম ফাটিয়ে অমুক করে যদি আমি নিজেদেরকে খুন করি, তাহলে লাভটা আর কি হবে, যাতে লাভ হয় সেই চেষ্টায় করতে হবে, আর সব সময় জুলুম দূর করার জন্য যাতে করে এমন একটা কাজ করব যেটা মানে জুলুম থেকে ছোট হয়, এটা নয় যে জুলুম থেকে বড় কাজ হয়ে গেল। যেমন আমরা গান বাজনা বন্ধ করতে যাব, গান বাজনা বন্ধ করতে গিয়ে করলাম কি, একটা বম টাইম বম লাগিয়ে দিলাম কোথায়, দিয়ে গোটা সমস্ত যত লোক সব শুনছিল গান বাজনা বা খারাপ ড্যান্স দেখছিল, সব ধ্বংস হয়ে গেল, এটা ভালো। কি করলেন আপনি, একটা জিনিস বন্ধ করতে গিয়ে যেটা ছোট ছিল তার থেকে বড় বড় হ্যাঁ বিশাল পাপ আপনি তৈরি করে দিলেন। সুতরাং এতে আছে যেমন বিক্ষোভ মিছিল ইত্যাদিতে, এতে খামখাতে মানে নিরপরাধ মানুষের খুন যায়, আর যখন রাজা বিদ্রোহ দমন করতে আসবে তখন তো বুঝতেই পারছেন সাদা কালো সবকে পিছে দেবে, দোষী নির্দোষ সবাইকেই শায়েস্তা করবে, আর এই বিক্ষোভ ফিক্ষোভ ইত্যাদি বিদ্রোহের ফলে দেশের নিরাপত্তা চলে যায়, আর সেখানে শুধুমাত্র ভয় আর ভয়, বাড়ি থেকে বের হবেন না বাড়িতে ফিরবেন কিনা আর কোনো গ্যারান্টি নেই, এই জন্য নিরাপত্তা বিঘ্ন হবে যদি আপনি বিদ্রোহ করতে যান। তারপর আপনার বিদ্রোহের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে, আপনার শিল্প বন্ধ হয়ে যাবে, ব্যবসা বন্ধ হয়ে যাবে, চাষাবাদ বন্ধ হয়ে যাবে এবং সমস্ত জীবনটাই বেকার হয়ে যাবে, আর আপনার দেশে বাইরের হস্তক্ষেপ, কাফের দেশের হস্তক্ষেপ আপনি টেনে নিজে নিয়ে আসবেন, খাল কেটে কুমির আনবেন, তাই না, দেশে যখন এরকম হবে তখন সাহায্য চাইবে, দেশের রাষ্ট্রের নেতা সাহায্য চাইবে, কিন্তু কিংবা আপনি যদি এমন পক্ষের হন সেই পক্ষ থেকে সাহায্য আসবে, সেই আপনি যার দলের লোক সেই দলের যদি কোন রাষ্ট্র থাকে তো সে রাষ্ট্র থেকে আপনার কাছে সাহায্য আসবে, ফলে বাইরের রাষ্ট্র এসে আপনার দেশকে আগ্রাসনের শিকার করবে, সেখানে কি হবে, ক্ষতিটা বেশি হবে না কম হবে, সেখানে বেশি ক্ষতি হবে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ واحد رسوله الا سلط الله عليهم عدوا من غيرهم فاخذوا بعض ما في ايديهم, যখনই আল্লাহ আল্লাহর রাসূলের কোন অঙ্গীকার ভঙ্গ করবে, বিশেষ করে রাষ্ট্রনেতার সঙ্গে যে বায়াত করা হয়, যদি কেউ ভঙ্গ করে তাহলে বাইরের থেকে তাদের উপরে দুশমন কি করা হয়, চাপিয়ে দেওয়া হয়, ফলে তাদের হাতে যা ছিল তার কাছ থেকে তারা রাজারা তারা নিয়ে চলে যায়। সুতরাং এরকম করা উচিত না। আর এই ফাঁকে যদি আপনি দেশের ভিতরে রাষ্ট্র বা বিদ্রোহ রাষ্ট্র বিদ্রোহ রাষ্ট্রদ্রোহিতা ঘোষণা করেন, এই ফাঁকে যারা আসলেই ডাকাত রাহাজান যারা করে তারা সুযোগ পাবে, তারা এই নামে লোটাপুটি শুরু করে দেবে। আপনারা দেখেছেন শুনেছেন বিভিন্ন দেশে যে হলো, সেখানে আপনারা দেখেছেন একটা দল সে খালি বাড়িতে ঢুকছে, বিশেষ করে আজনবীদের বাড়িতে ঢুকে হ্যাঁ, তাদের সমস্ত কিছু নিয়ে তাদেরকে তাড়িয়ে দিচ্ছে। এরা কি ওই দল? ওরা জেহাদি দলের না। তার জেহাদি দলের হলে পরে এইভাবে লোটপাট করবে না, বিশেষ করে মুসলিমদের, বিশেষ করে বাইরে থেকে যারা কাজ করতো তারা লুট করবে কেন? এরা যদি মুসলমান হতো তাই লুট করতো নিশ্চয়ই না। এরা হচ্ছে আসল ডাকাত দল, যারা একটা সুযোগ পেয়েছে, এখন পুলিশ নেই, এখন কিছু নেই, বাধা নাই, চল এবারে লুটপাট চালা আর নিজের মাল বৃদ্ধি কর। তো এইরকম অবস্থা হয় যে যারা দেশের বদমাশ প্রকৃতির থাকে তারা তখন ওদের নাম করে, ওদের নামেই তারা দেশে লুটপাট চালায়। এইভাবে বিভিন্ন ক্ষতি আছে বিদ্রোহ করাতে। আমরা শুধুমাত্র নসিহত করার জন্য, দরবারি না, আমি যে রাজার হয়ে বলছি, আমি যে কোন দেশের রাষ্ট্রনেতা হয়ে বলছি তা না, আমভাবে যুবকদেরকে বলতে চাচ্ছি যে যদি কোন জুলুম দেখেন, যদি কুফরি দেখেন, তো নিশ্চয়ই আলেম ওলামার সঙ্গে বসে ওটা পারাক করে আপনি জেহাদের কথা বলুন আর রাষ্ট্র বিদ্রোহ কথা বলুন না। হয় এইভাবে এখানে সেখানে দুটো বোম ফাটিয়ে দিয়ে, যেখানে ওখানে অস্ত্র চালিয়ে দিয়ে বলছেন যে আমি জেহাদ করছি এবং সারা বিশ্বে ইসলাম কায়েম করব, এটা মানে আপনাদের ছোট জ্ঞানে যেটা হচ্ছে, বড় বড় মাথায় সেটা হচ্ছে না। সুতরাং বড় বড় মাথাদের সাথে বসে একটা বোঝাপড়া করে দেখুন যে এই যুগ সেই যুগ কিনা যে যুগে জেহাদ করা যাবে বা যে যুগে জেহাদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে। একজনকে বললাম যে এখন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কি পদ্ধতি আছে, বললাম দাওয়াত, দাওয়াত ব্যবহার করতে হবে। তো সে বলছে আর জেহাদ, দাওয়াতের সঙ্গে জেহাদ, জেহাদ প্রয়োজনে করতে হবে, যা প্রয়োজনে করতে হবে জেহাদ, জেহাদ তো আর মানে জেহাদ মানেই তো আর সে দাওয়াতের সঙ্গে সঙ্গে না, দাওয়াত যদি কাজ না দেয় সে জেহাদ করতে হবে। তার জেহাদের শর্ত বললাম, জেহাদের সময় এলে জেহাদ করতে হবে, জেহাদ প্রত্যেক মুসলমানকেই করতে হবে। আর জেহাদ মানে হচ্ছে সংগ্রাম, জেহাদ মানে শুধু তলোয়ার না, বুঝতে পারছেন? তো যখন যেটা দরকার তখন সেটা করতে হবে, আর ফিতনা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমি যালিমিন, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু ওয়াগফির লানা রব্বানা ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। আজকে আমরা করব, তারপর কাল কাফেররা আমাদের উপরে আগ্রাসন করবে, আমাদের উপরে আধিপত্য লাভ করবে, এটা আমরা চাই না। আল্লাহ কাফেরদের ফিতনা থেকে আমাদেরকে দূরে রাখো। আল্লাহুম্মা আকসিম লানা মিন খাশিয়াতিকা মা তাহুলু বিহি বাইনানা ওয়া বাইনা মাআসিক, ওয়া মিন তাআতিকা মা তুবাল্লিগুনা বিহি জান্নাতাক, ওয়া মিনাল ইয়াকিনি মা তুহাওিনু বিহি আলাইনা মাসাইবাদ দুনিয়া। আল্লাহুম্মা মাতিনা বিআসমাইনা, আল্লাহুম্মা মাতিনা বিআসমাইনা ওয়া আবসারিনা ওয়া কুওয়াতিনা মা আহইয়াইতানা, وَاجْعَلْهُ الْوَارِثَ مِنَّا وَاجْعَلْ ثَأْرَنَا عَلَى مَنْ ظَلَمَنَا وَانْصُرْنَا عَلَى مَنْ عَادَانَا وَلَا تَجْعَلْ مُصِيبَتَنَا فِي دِينِنَا وَلَا تَجْعَلِ الدُّنْيَا أَكْبَرَ هَمِّنَا وَلَا مَبْلَغَ عِلْمِنَا وَلَا تُسَلِّطْ عَلَيْنَا مَنْ لَا يَرْحَمُنَا يَا أَرْحَمَ الرَّاحِمِينَ وَصَلَّى اللَّهُ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ أَجْمَعِينَ।